الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما عليها قال اقرؤوا ان شئتم اما الحياه الدنيا الا متاع الغرور رواه الترمذي باسناد صحيح যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠিয়ে তার সঙ্গে শয়তানকে পাঠিয়ে দিয়েছেন প্রথম মানুষ প্রথম নবী আদম আলাইহিস সালামের সাথে সাথে ইবলিসকেও আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আদমের পরীক্ষার জন্য পরীক্ষার কারণেই আমাদের জান্নাত ও জাহান্নাম পরীক্ষার কারণেই আমাদের পুরস্কার ও তিরস্কার আর পরীক্ষা আছে বলেই আমরা ভালো হই বা মন্দ হই আর এই পরীক্ষার মানদণ্ড হচ্ছে আমাদের জ্ঞান বা বিবেক যে জ্ঞান সম্পদ আল্লাহ মানুষরা কাউকে দান করেননি যে মানুষ যত বেশি তার বিবেক দিয়ে কাজ করতে পারে সে মানুষ তত বেশি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আর এই বিবেককে যেন সঠিক পথে ধাবিত হয় সেজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে নবী রাসূলগণের মাধ্যমে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বসে ওহীর বিধান তাকে সঠিক পথে নিয়ে আসে মানুষের নিজস্ব জ্ঞানের উপরে ওহীর জ্ঞান যখন মিলিত হয় তখন সে জ্ঞান দূরদর্শিতা লাভ করে প্রজ্ঞা লাভ করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যেন তোমরা পথভ্রষ্ট না হও গর্তে যেন পড়ে না যাও গর্তগুলো সম্পর্কে আমাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন সূরা হাদিদ 20 নম্বর আয়াত ইয়ালামু আন্নামাল হায়াতু দুনিয়া লাইবুম ওয়ালাহু হে মানুষ তোমরা জেনে রেখো পার্থিব জীবন খেলাধুলা মাত্র ও জিনাতুন পারস্পরিক সৌন্দর্য প্রতিযোগিতা মাত্র তাফাখুরুন বাইনাকুম তোমাদের পরস্পরে গর্ব অহংকার প্রকাশের একটা মাধ্যম মাত্র বা তাকাসুর ফিল আমওয়াল ওয়াল আওলাদ, তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততিতে বৃদ্ধির ব্যাপারে প্রতিযোগিতার ক্ষেত্র মাত্র। এটি কেমন? কামাসুল গায়াতিন আজ বলে কুফার নাবাতুহু, দুনিয়াবি জীবনটা হচ্ছে ওই বৃষ্টির মতো, যে বৃষ্টির কারণে সুন্দর যখন অঙ্কুরোদ্গম হয় ফসলের, তখন কৃষককে খুবই খুশি করে। কৃষক যখন দেখে যে বৃষ্টির কারণে তার ধানের চারা বের হয়েছে, পাটের চারা বের হয়েছে, পুঁইশাকের চারা বের হয়েছে, সে আনন্দে উত্তুল্ল হয়ে ওঠে, দেখো আমার ফসল কত চমৎকার হয়েছে, মারা যায়নি। আজ আবার কুফার, কুফার মানে এখানে কৃষক চাষি, নাবাতুহু তার ফসলের সুন্দর চেহারা দেখে সে খুশি হয়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, অতঃপর দেখা যায় একসময় ওই ফসলটা পেকে যায়, গাছটা শুকিয়ে যায় এবং সে হলুদ বরণ ধারণ করে, একবার সে নিজে হাতে ওটাকে তখন ফেলে দেয়। ধান যখন হয়ে গেল, কৃষক নিশ্চয় ধান আর জমিতে রাখবে না, ওটা কেটে খড় বানিয়ে গরুকে খাইয়ে শেষ করে দেবে। অথচ এই ধান যখন প্রথম বের হয়েছিল জমিনে, কৃষক কতই না খুশি হয়েছিল। এরপর যখন সেখানে সুন্দর শীষ হয়েছে, শীষের মধ্যে ধান হয়েছে, সে ধানটা পেকেছে, আনন্দে আটখানা, কিন্তু যেমনি পাকা শেষ এবং তোলাও শেষ, এইবার কৃষক ওই নিজের ওই আনন্দের উপাদানটাকেই কাঁচি দিয়ে কেটে টুকরা করে বাড়িতে নিয়ে চলে আসে। তুমি এই যে ফতর মুসফর তুমি একুন হতামা, এরপরে ওইটা একটু খড়ে পরিণত হয়ে যায়, কোনো কাজে লাগে না, ছাই ভস্ম হয়ে যাচ্ছে, কিছু লাগে না। অফিল আখিরাতে আযাবুন শাদীদ ও মাগফিরাতুন মিন আল্লাহি ওয়া রিদওয়ান, মনে রেখো হে মানুষ, তোমার সামনে অপেক্ষা করছে আখিরাত, সেখানে রয়েছে মর্মান্তিক শাস্তি অথবা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন কিছুই না, সেটা একটা প্রতারণার বস্তু মাত্র। প্রতি মুহূর্তে চাকচিক্য সর্বস্ব, কথাবার্তা শুনলে বা দৃশ্য দেখলে মানুষ প্রতারিত হয়, খুশি হয়, এটাই বুঝে পেয়ে গেলাম। অন্য আয়াতে আসছে কা সারাবে মকাইয়াতিন ইহসাবুল জামাআন মা, কাফেররা পার্থিব জীবনকে মরিচিকার মতো মনে করে, মনে করে এখানে গেলে বোধ পানি পাবো, অথচ গিয়ে দেখে পানি তো নাই, কিছুই নাই, ফাঁকা একেবারে। প্রচণ্ড রৌদ্রে যখন আমরা কোচে উঠে ঢাকা যাই, পিচের রাস্তা, মনে হয় সামনে বুঝে সব পানি থই থই করছে, কিন্তু গাড়ি চলেই যাচ্ছে, থামে না, যত কাছে যাই তত দেখি মরিচিকা মরিচিকা, এর পানি নাই, কিছুই নেই, সব রাস্তা এবং রাস্তা। তো দুনিয়াবি জীবনটা এরকম মরিচিকার মতো, আর এখানে বলা আছে মাতাউল গরু প্রতারণার বস্তু মাত্র। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগদাউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটা চাবুক মারার স্থান পৃথিবীতে যত আরামদায়ক সামগ্রী আছে, যত ভোগ্যবস্তু আছে, সব কিছুর চাইতে উত্তম। এবারে রাবি আবু হুরায়রা বলছেন বা আল্লাহ রসুল বলছেন, একরাউ, এটা বোঝার জন্য তোমরা পড়ো সুরা হাদিদের 20 নম্বর আয়াতটি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই ভোগ্যবস্তু কিছুই না, সে প্রতারণা বস্তু ছাড়া। আজকের আলোচ্য বিষয় হলো বিশ্বকাপ, সবাইকে বললো ভালো করে খেলা করেন, আনন্দ পাবেন। ওই যে একটু আগে শুনলেন না, যে প্রতারণার বস্তু মাত্র, এই প্রতারণার ফাঁদে পড়ে গেছে বিশ্বকাপের, বড় প্রতারণার ফাঁদে পড়েছে বিশ্ব সমাজ। আর এই ফাঁদের সবচেয়ে বড় শিকার হল ধনিক শ্রেণী এবং দেশের সরকারগুলি, এবং তার চেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশ্বব্যাপী তরুণ সমাজ। প্রায় 220টি রাষ্ট্রের অধিক স্থানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই খেলা দেখানো হচ্ছে, এবং স্থানীয় বড় লোকেরা পয়সার বিনিময়ে বড় বড় স্ক্রিন বসিয়ে তরুণদেরকে সেখানে আহ্বান করছে, এসব দেখো আর টিকিট নাও, আনন্দ উপভোগ করো, রাত্রি দুটায় উঠে ঘুম বাদ দিয়ে চলে যাচ্ছে খেলা দেখার জন্য, অথচ ওই সময় আল্লাহ পাক আসমানে নামে নিচে আসমানে আর ডাকেন বান্দাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আলামান ইয়াসআলুনি আলামান ইয়াদউনি ফাস্তাজিব লাহু আলামান ইয়াসআলুনি ফাউতিয়াহু আলামান মুস্তাগফিরিন ফাগফিরহু লাহু। আসো কি কেউ আমার কাছে আহ্বানকারী, আমি যার আহ্বানে সাড়া দিব, আসো কি কেউ আমার কাছে প্রার্থনাকারী, আমি যার প্রার্থনা শ্রবণ করব, আসো কি কেউ ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করব। এই সুন্দর মুহূর্তে আমরা যাচ্ছি খেলা দেখতে, বান্দা কোথায় চলে গেছে? যারা আল্লাহর দিনদার বান্দা তারা ওই সময় উঠে আল্লাহর কাছে কান্দাকাটি করে, আর যারা জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে তারা ওই সময় চলে যায় খেলাধুলা দেখতে। দুটি মানুষের দুটি গুণ, আল্লাহ কাউকে বাধা দেন না, বাধা দিলে তোরা পরীক্ষা হলো না। জোর করে যদি কাউকে বাধ্য করে কিছু করানো হয় সেটা দিয়ে হয়তো বা স্বাভাবিক আনুগত্য পাওয়া যায়, কিন্তু তাদের নেকি পাওয়া যায় না। আজকের পৃথিবীর মেতে উঠেছে খেলায়, বিশ্বকাপ ফুটবলও হয় বিশ্বকাপ ক্রিকেটও হয়, দুটাই হলো মানব জাতির জন্য সবচেয়ে এ যুগের আধুনিক যুগের ভয়ঙ্কর দুই ক্ষতিকর বস্তু। ফুটবল তো 60 থেকে 90 মিনিটের খেলা, আর ক্রিকেট হলো দিবারাত্রি খেলা, এত বড় মারণাস্ত্র আর নেই মানুষকে হত্যা করার জন্য। বিশেষ করে তরুণ এবং কিশোর ছেলেদের মধ্যে যে বিরূপ প্রভাব পড়ে সেটা অভিভাবক মাত্রই বুঝতে পারেন। 1930 সাল থেকে প্রতি 4 বছর অন্তর অন্তর এই বিশ্বকাপ হয়ে আসছে, এবারে 20তম বিশ্বকাপ খেলা শুরু হয়েছে গত 13 জুন অর্থাৎ গত শুক্রবারে, শেষ হবে আগামী 14 জুলাই অর্থাৎ 16ই রমজান সোমবারে। রমজান মাসে আমাদের ছেলেরা লেখাপড়া করবে না, লাভ হচ্ছে কি? লাভগুলো একটু শোনেন একটা একটা করে। সময়ের অপচয় একটা বড় লাভ। একটা হিসাব দিই, আপনার বয়স যদি আপনি ধরে নেন গড়ে যদি 60 বছর আমরা বাঁচি, কেউ গ্রীষ্মকাল এবং শীতকাল মিলিয়ে গড়ে যদি আমরা দৈনিক 7 ঘন্টা ঘুমাই, দুপুরে 1 ঘন্টা ধরেন, রাতে 6 ঘন্টা, গড় বলছি, শীতকাল তো 12 ঘন্টা ঘুমায় আর এখন গ্রীষ্মকালে একটু কম ঘুমায়, গড়ে যদি আমরা দিনে 7 ঘন্টা ঘুমাই আর বাকি 3 ঘন্টা এবাদত বাজারঘাট চাকরি বাড়ি খানাপিনা ইত্যাদি যদি কাটাই, তো গড়ে ধরেন দৈনিক 10 ঘন্টা কোনো কাজ করতে পারি না। থাকে কয় ঘন্টা? বাকি 14 ঘন্টা থাকে। 14 ঘন্টা যদি আমি দৈনিক কাজ করি তো 60 বছরের মধ্যে 25 বছর বাদ দিতে হবে, কারণ 25 বছর আমরা বেকার। বাংলাদেশে 30 বছর আগে কেউ চাকরি হয় না, তাও হয় না, এমএ পাস করছি আছে করতেই আছে করতেই আছে, সেশন চার 6-7 বছর চলে যায়, 25 বছরে কেউ এমএ পাস করে বলে মনে হয় না। আর এখন এমএ পাস করার পরেও 10 বছর ঘুরবে, এখানে ঘুষ ওখানে ঘুষ ওখানে ডোনেশন চলবে। যাই হোক, আমার ঘরে যদি 25 বছরেও যদি কর্মক্ষম বলে একটা ছেলেকে ধরে নেই, 60 বছর কিন্তু মরবে, 25 থেকে 60 পর্যন্ত সময়টা থাকে। এই বছরে গড়ে 30 বছর যদি আপনি ধরেন, 30 বছরে দৈনিক 10 ঘন্টা ঘুমলে আপনি 12.5 বছর ঘুমিয়ে থাকলেন, আর 14 ঘন্টা ডেইলি কাজ করলে আপনি 17 বছর কাজ 17.5 বছর কাজ করবেন। এই ছেলে ডেকে দাও, ওকে ডেকে দাও, ওটা উঠে বসো, সোজাই বসো, বাবুচি করো। 30 বছর জিন্দগিতে আপনি 17.5 বছর কাজ করবেন আর 12.5 বছর ঘুমিয়ে কাটাবেন, এই সময়টুকুর মধ্যে আপনি কি করতে পারেন? এবার যদি এর সঙ্গে বিশ্বকাপ যোগ হয়ে যায়, বিশ্ব ক্রিকেট যোগ হয়ে যায়, তা আপনার জিন্দগি বরবাদ। আমি তো খালি সালাত এবং খাওয়া দাওয়া মিলে 3 ঘন্টা ধরলাম, আর ঘুমটা তো হতেই হবে, না তো চলতে পারবেন না। 7 ঘন্টা ধরলাম, গড়ে 10 ঘন্টা ডেলি, আর বিশ্বকাপ যদি যোগ করা যায় তাহলে কত ঘন্টা হবে ছেলেরা হিসাব করো? আমি অঙ্ক টঙ্ক বাবা অত বুঝি না, তোমার হিসাব করে বলে দাও তোমার জীবনটা কোথায় গেল। যখন ছেলেদের গড়ে ওঠার সময় সেই সময় সে সময়ের মূল্য দিচ্ছে না, অপচয় কাটিয়ে দিচ্ছে। ঢাকাতে 72 ঘন্টা দাঁড়িয়ে আছে একটা টিকিট নেওয়ার জন্য, পত্রিকার রিপোর্ট বাবা আমি দাঁড়িয়ে নেই, 72 ঘন্টা বাঙালি দাঁড়িয়ে আছে একটা টিকিট নেওয়ার জন্য। টিকিটের দাম সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 24,500 টাকা। যেটা হোক একটা চাই, পেতেই হবে, নাহলে জিন্দগি বরবাদ। 72 ঘন্টা লাগে তার একটা টিকিট নিতে, মানে প্রচন্ড ভিড় জাগে। এটা গেল সময়ের অপচয়। আসেন অর্থের অপচয় কেমন। খেলা হবে ব্রাজিলে, ব্যয় হবে সর্বোচ্চ $12 বিলিয়ন। হিসাব করেছেন অর্থনীতিবিদরা আয় হবে সর্বোচ্চ $30 বিলিয়ন। তাহলে সেখানে আমাদের লাভ হলো গড়ে $18 বিলিয়ন। এই লাভটা পাবে কারা? অধিকাংশ যাবে ধনিক শ্রেণীর পকেটে, সরকারের কাছে যাবে কিছুটা, আর বাকিটা যাবে যারা ব্যানার বানায়, খুঁটি পোতে, পাগল দল করে। দেখুন চারিদিকে যে যে দলকে পছন্দ করে সেই দলের পতাকা, সেই দলের জার্সি গায়ে দিয়ে, সেই দলের টুপি বানায়। এই শ্রমিক ইত্যাদি লোকদের পকেটে বেশ কিছু পয়সা যাবে। সিংহভাগ যাবে নেপথ্য নায়ক ইবলিসের শিখণ্ডী যারা আছে ধনিক শ্রেণী, এটা তাদেরই পাতানো ফাঁদ। এই ফাঁদে ফেললে আমাদের টাকা আসবে, সব টাকা তারাই নেবে। ব্রাজিলের এই বিশ্বকাপে সরকার পাবে মাত্র $8 বিলিয়ন। $30 বিলিয়নের মধ্যে $8 বিলিয়ন সরকার পাবে, খরচ হবে $12 বিলিয়ন, কেবল 20, আর বাকি 20 পাবে কারা? তাদের নাম নেই, একেবারে ওরা নেপথ্যচারী, কেউ টের পায় না, গঠদার। ওটা হল এজন্য বিশ্বকাপকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড কাপ ইজ এ মানি মেশিন, টাকা কামাইয়ের একটা মেশিন। এটা এর মধ্যে ঢুকেই দিলে টাকা হতেই থাকে, হতেই থাকে, টাকা কোনো মার নেই। এজন্য বড় লোকরা এই সুন্দর ফাঁদটা পেতেছে 1930 সাল থেকে। আর আমরা যখন ছোটবেলায় মাদ্রাসা পড়তাম, আমাদের ওস্তাদ দিয়ে বলতেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, মারা গেছে বহু পূর্বে, আমি একটু খেলাধুলে পছন্দ করতাম, তাই ওই শয়তানের আন্ডার পিছনে ছুটছ, আর যেতাম না। একদিন বললো শয়তানের আন্ডার আর যায় না, মানে শয়তান দৌড়ায় একটা ফুটবল, আর পিছনে 1200 প্লেয়ার, 12 বড় 22টা নাকি 24টা, 11 দুনে 22টা, এই 22টা লোক একটা শয়তানের পিছনে ছোটে। উনি বলতেন রাগ করে, তোরা শয়তানের আন্ডার পিছনে ছোটো কেন? এই শয়তানের আন্ডার তখন ছোটবেলা শুনছি, এখন দেখি কত বড় শয়তান। ইবলিশ নিজেও মানুষ এত ক্ষতি করতে পারে না, যত ক্ষতি একটা বলে করে। বলের দাম কত? 1971 সালে এই সোনার ট্রফির দাম ছিল 18 ক্যারেট সোনা, আর এখন সেটা হয়ে গেছে নকল সোনা। ওরা জানি না যে সোনা নাই, ঝকঝক করে। আমাদের প্রধানমন্ত্রী বিদেশিদের ডেকে নিয়ে মেলার সম্মান দিল, বহু সোনার মেডেল দিল, এখন দেখা যায় সবগুলোই ফাঁকা, কিচ্ছু দেয়নি। তো ওই একই কাণ্ড হয়েছে বিশ্বকাপে, যে সোনার ট্রফি নেওয়ার জন্য 32টা দেশের 736 জন প্লেয়ার এখন ব্রাজিলে জমা হয়ে গেছে। কে ওই সোনার ডিমটা ধরবে? আসলে সোনা বলি বালাই নেই, এটা ফাঁকা, একদম নকল সোনা। আসল সোনা কোথায় যাবে? ওই বড়লোকদের সংগঠন ফিফা ও তাদের কাছে চলে যাবে। তো বললেন তাহলে কেন হয়? কেন হয় মানে, এক একটা প্লেয়ারের বেতন কত? ইউরোপিয়ান কান্ট্রিতে একটা প্লেয়ারের বেতন বছরে নাকি $35 লাখ। তাহলে এগুলো পুষতে হচ্ছে কেন? এরা যদি খেলাধুলো না করে তাহলে আমি তো টাকাটা পাই না। বাস, এটা হলো অর্থের অপচয়। এর সঙ্গে যোগ করে নিই আর একটা, ব্রাজিল তো মুসলিম দেশ না, তাই না? এটা হলো ল্যাটিন আমেরিকার একটা দেশ। মুসলিম কান্ট্রি কাতার, নাম শুনছেন না? মধ্যপ্রাচ্যে ছোট্ট, আমাদের রাশিয়ার মতো হবে না, রাশিয়ায় জেলা পড়ে মরগে, রাশিয়ার দুটা থানা যোগ করলে যা হবে কাতার বোধহয় তাই হবে, কুয়েতও তাই। আল্লাহ তাদেরকে মরু বালুকার বুক ছেড়ে তেলের ভাণ্ডার দিয়েছেন, তেল বেচে এই কলুপ দল এখন এত টাকার মালিক হয়েছে, গরমে থাকতে পারছে না সেখানে। আমাদের যারা তেল ঘানি করে ওরা কি বলে, কলু বলি না, এ কলু যাচ্ছে তেল খাওয়া যায়, এত টাকা তাদের হয়েছে, সে টাকার গরমে তারা এখন পাগল হয়ে গেছে। বিশ্বকাপ ক্রিকেটের, ক্রিকেট নয় ফুটবলের আগামী আসর বসবে কাতারে 2022 সালে, তার প্রস্তুতি শুরু হয়েছে 2013 সাল থেকে, 10 বছর আগে। লন্ডনের দি গার্ডিয়ান পত্রিকা হিসাব দিয়েছে গত বছর 2013 সালে গড়ে দৈনিক 8 জন শ্রমিক নিহত হয়েছে সেই কাজ করতে গিয়ে। 50 ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড গরমের মধ্যে তাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে, সঠিক টাইম ছাড়াও ওভারটাইম, অথচ সঠিক মজুরি তাদেরকে দেওয়া হয় না, এমনকি পানি খেতে দেওয়া হয় না। এ কারণে দৈনিক গড়ে 8 জন করে শ্রমিক সেখানে মরেছে, 12 জন করে। আরে ব্রাজিল যেটা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের আগেই 8 জন শ্রমিক নিহত হয়েছে। 8 জন শ্রমিকের রক্তের উপরে দাঁড়িয়ে অসংখ্য ল্যাংটা মেয়ে দিন দিন করে নেচে ব্রাজিলের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন ঘোষণা করলো, আর আতশবাজির মধ্যে কারো বিবেকে ধাক্কা দেয় নেই। এই ল্যাংটা মেয়ে এইগুলো নাচতে আসছে 8টা লাশের উপরে দাঁড়িয়ে, কারণ যারা করাচ্ছে তাদের তো হৃদয় নেই, আজকাল টাকা, খালি টাকা চাই। আর এর বিরুদ্ধে সমস্ত ব্রাজিলে চলছে মিছিল, মিটিং, প্রতিরোধ, যে আমরা এগুলো চাই না, বন্ধ করো। এমনকি বিশ্ববিখ্যাত ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার, তিনিও বলেছেন এই ক্রিকেট খেলা বন্ধ করো, এতে উপকার চেয়ে ক্ষতি বেশি, কে শোনে কার কথা, করছে তো বড় লোকেরাই, 10-12 প্লেয়ারকে নাচিয়ে নাচিয়ে ওরা কোটি কোটি টাকা ইনকাম করে। কাতারের খবর আরো শোনেন, দি গার্ডিয়ান হিসাব দিচ্ছে 2022 সালে যেদিন বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে, এই নিয়মে যদি দৈনিক 12 জন করে মরে, তার 4,000 শ্রমিক নিহত হবে আগামী 10 বছরের মধ্যে। আপনার খুশি হলেন নাকি, একটু ইনারিলে বলেন। এরপরেও সরকারকে এবং সেদেশের এই ফুটবল অ্যাসোসিয়েশন আছে যারা নেতা, তাদেরকে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে হচ্ছে কি তোমার দেশে, তারা বলছে সব কিছু ঠিক হয়, কেউ অভিযোগ করলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বলুন, সরকারের ওই রক্তচোষা কন্ডাক্টর এবং এই প্রশাসনের বিরুদ্ধে একজন অসহায় বিদেশি শ্রমিক লড়াই করে তার অধিকার আদায় করবে, এটা কি কল্পনা করা যায় নাকি? বাংলাদেশে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, তাই আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রমাণ সাপেক্ষে কিছুই করতে পারি না, আর সেদেশে গিয়ে কে করবে? আর অধিকাংশ শ্রমিক হচ্ছে ভারতের, শ্রীলঙ্কার এবং নেপালের, যে দেশের সবচেয়ে গরিব মানুষের বসবাস। নিঃসন্দেহ সেখানে বাংলাদেশের কিছু আছে, এরা তো হুজুগি বেশি। কারা করছে? কাতারের শেখ সাহেবরা, লাখো বনু আদমের রক্তে ভেজা মরু বালুকার বুক ছেড়ে বের হওয়া ওই তেলের রক্তে যারা বিশ্বকাপের জাহান্নামী আসর বানাচ্ছে, তাদেরকে আল্লাহ কাজ কৈফিয়ত দিতে হবে না? সাবধান। আসেন এবার ক্ষতি দেখি, লেখাপড়ার ক্ষতি। লেখাপড়া কারা করে? বুড়োরা করে না ছেলেরা করে? ছেলেরা করে। বিশ্বকাপ দেখে কারা বেশি? বুড়োরা বেশি দেখে না ছেলেরা বেশি দেখে? ক্ষতি দিলে কাদের বেশি হচ্ছে? যারা জাতির মেরুদণ্ড, আগামী দিন যারা জাতির নেতা হবে, তারা কি করছে? লেখাপড়ার দিকে তাদের আগ্রহ নাই, আগ্রহ চলে গেছে অন্যদিকে। তাহলে জাতির যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির চিন্তা করার মতো বিবেকবান মানুষ কোথায়? মায়ের কাছে টাকা না ফেলে মাকে পিটাচ্ছে, পত্রিকা পড়ে দেখেন, এমন কোন বাপ মানে যে প্রতিদিন মার খাচ্ছে না ছেলেদের কাছে, টাকা দাও, না দিলে কত যেতে কি তারা করবে, মারাত্মক অবস্থা শুরু হয়ে গেছে। এমনকি কয়েকটা কলেজে গিয়ে ছেলেরা প্রিন্সিপালের দরজা তালা দিয়ে দিছে, যে আপনি কলেজ বন্ধ করেন, আনলে আমরা আপনাকে বেরোতে দেবো না। কয়েকটা হাই স্কুলের কি লেখা পরীক্ষা বন্ধ করে দিয়েছে তারা, এখন পরীক্ষা হবে না, খেলা শেষ হতে পরীক্ষা করবো, এখন পরীক্ষাটা পড়তে পারবো না, সময় নিয়ে পড়াশোনা করেন। মাদ্রাসাগুলো তো একই হাওয়া লেগেছে, কেউ আর কোনো কথা শোনে না, কোনো আনুগত্য কোন বালাইয়ের এখন নাই। এখন ছেলেরাই বাপকে জন্ম দিচ্ছে, বাপেরা ছেলে জন্ম দেয় না, এখন আর উল্টা হয়ে গেছে। 14 বছরের একটা ছেলে 60 বছরের এক মুরব্বীকে চাচ্ছিতে গালিগালাজ করে, যেন ও কিছুই বোঝে না, ওই সব বোঝে। খেলা যে কত বরকত ছেলেরা যা জানে বাবারা তো জানে না। ছেলে মনে করে খুশি হলে আমি কত মনটা খুশি হলে দেহটা খুশি হবে, ভালো হবে, আব্বা তো কিছুই বোঝে না। হ্যাঁ, তুমি বুঝবে সেদিন যেদিন তুমি পরীক্ষায় ফেল করবে, যেদিন কোনো চাকরি নিতে গেলে ইন্টারভিউতে ফেল করবে, এমনকি কোনো কাজেই তুমি লাগবে না। তোমার বাপ তো তোমার কামলা ঘাটতে পারে, সে লাঙল চষতে পারে, তুমি তো সেটাও পারো না। অতএব সাবধান তরুণরা, নিজের পায়ে নিজের কুড়াল মেরো না। আর একটা মারাত্মক ক্ষতি যেটা না বললেই নয়, নৈতিক স্খলন, পাপাচার এবং হত্যাকাণ্ড, এই খেলা উপলক্ষেই চলে বেশি। গত কালকে যারা প্রথম আলো পড়েছেন তারা দেখছেন, এই আমার বাড়ির পাশে নাটোর 22 বছরের স্ত্রী, 25 বছরের স্বামী, কৃষক, সারাদিন চাষ করে মাঠেতে এসে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। রাত্রি 2টার সময় বউ বলছে এখন খেলা শুরু হবে, আমি টিভি চালাবো। স্বামী বলছে সারাদিন কষ্ট করে এসেছি, তুমি আমাকে আর কষ্ট দিও না, রাত্রিবেলা আর টিভি চালিও না। স্বামী স্ত্রী গোলমালে এক পর্যায়ে স্ত্রী হাসিবা দিয়ে ওইখানেই স্বামীকে বালিশে ভরে হত্যা করে ফেলে জবাবে দিছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার শুনে চারিপাশে লোক চলে আসছে, হাতে নাতে বউকে ধরেছে, হাতে তখন হাসিবা রক্ত টকটকে পড়ছে। তুই এত অমানুষ, তোর স্বামীকে হত্যা করলি, করবো না, আমাকে টিভি দেখতে দেয় না, খেলা দেখতে দেয় না। এমনি করে কত বাড়িতে কত যে হত্যাকাণ্ড হচ্ছে হিসাব নাই। বাংলাদেশিরা হুজুগি বেশি, ইন্ডিয়ান পত্রিকা বেরিয়ে গেছে, পৃথিবীর কোন দেশে এত হুজুগে লোক নেই যত বাংলাদেশে আছে। প্রমাণ নেবেন, ঝিনাইদহে 10 কিলোমিটার লম্বা পতাকা বানিয়েছে, পিছনে সব কয়েকশো ছেলে দাঁড়িয়ে আছে, ছবি আসছে পত্রিকায়, এসছে হুজুগের প্রমাণ বোধ হয় ব্রাজিল যেখানে খেলা হচ্ছে ওখানেও এরকম নাই। অথচ বাংলাদেশ তো খেলা হয় না, খেলার যোগ্যতাই তো নাই, কিন্তু হুজুগের বেলা সবার আগে দেখেন আমি রাস্তার দুই পাশে, আর আমাদের পত্রিকাওয়ালারা এরা আর এক বান্দর। এমন কোন পত্রিকায় আর 8 দিন, আর 7 দিন, আর মাত্র 5 দিন, প্রতিদিন নেশা ধরাচ্ছে, কি ইসলামী পত্রিকা কি সেগুলার পত্রিকা, সবগুলো একই পর্যায়ে চলে গেছে। টিভি রেডিও সমানে প্রচার চলছে, কারণ এই মিডিয়া বাবদ ওই বড় লোকেরা টাকা দেয় যে তোমরা সমানে প্রচার করবে এসব পত্রিকাওয়ালাদেরকে এবং টিভিওয়ালাদেরকে। ওই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে লক্ষ লক্ষ ডলার দেওয়া হয়, সেই টাকার বিনিময়ে এরা এগুলো সব করে, ওরা নিজেরাও জানে যেটা অন্যায়, এরপরও তারা করে। মৌলিকভাবে 4টি বিষয় বললাম, সময়ের অপচয়, অর্থের অপচয়, লেখাপড়ার ক্ষতি, নৈতিক স্খলন, পাপাচার, হত্যাকাণ্ড। পাপাচারটা শুনবেন, ব্রাজিল হলো ফ্রি সেক্সের দেশ, নারী পুরুষের কোনো বাধা সেখানে নাই। পত্রিকা দিয়েছে যে এখন যে সমস্ত ভেনুতে খেলা হবে প্রত্যেক ভেনুতে হোটেলগুলো 6 মাস আগে বুকিং হয়ে গেছে, সারা বছরের নয় কয়েক বছরের ইনকাম ওরা এই সময় করে নেবে। অন্য সময় যদি 10 টাকা ভাড়া হয় এখন তারা নেবে 10,000 টাকা, তবু লোক যাবে, এবং যত তরুণী মেয়ে আছে সবগুলো করে ভাড়া করে নিয়ে আসবে। মূলত এই সময় ব্রাজিল একটি পতিতাপল্লী ছাড়া কিছুই নয়। মুখে বলা হচ্ছে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য আমি যাচ্ছি, আসলে ফুটবলও দেখে না, ও যা করে তা তো বুঝতেই পারছেন। বিশ্বের বড় বড় নেতারা সেখানে যাচ্ছে ফুটবল দেখতে, আসলে নিজের দেশে কিছু করলে জনগণ টের পায়, সমস্যা হয়ে যায়, বিদেশে গিয়ে কিছু করলে কেউ তো টের পাবে না। আর যিনি যত বড় ভিআইপি তার তত বড় বেশি গোপনীয়তা রক্ষার সুযোগ আছে বিদেশে, ও ফেরস্তা ঢুকতে গেলে ও অনুমতি নেওয়া লাগে, অর্থাৎ সেখানে সে যা খুশি তাই করবে, কে ঠেকাবে। অর্থাৎ বিশ্বকাপ নাম করে বিদেশে ঘুরে আসি, একটু ফুর্তি করে আসি। বিশ্বের জাহান্নাম হচ্ছে বিশ্বকাপের ভেনুগুলা। এই ক্রিকেট বিশ্ব হলো কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকাতে, হতভাগা সরকার, যে দেশের মানুষের নুনান্তি পান্তা ফুরিয়ে যায়, যে দেশের মা বোনদের পোশাক নাই, নির্লজ্জ বিহারের মধ্যে ঘুরছে, আর সেই দেশে 350 কোটি টাকা ব্যয় করলো সরকার। কে দিল তোমাকে অধিকার? ভোট পেয়েছে বলে কি যাচ্ছে তুমি করবে? এই ভোটের মূল্য একদিন হবে কিয়ামতের মাঠে, দেখা যাবে কেমন কি তুমি কৈফিয়ত দাও জনগণের কাছে। যে দেশের মানুষ একটা মসজিদ বানাতে পারে না, একটা মাদ্রাসা চালাতে পারে না, একটা এতিমখানা খাওয়া জোটে না, সেখানে তুমি তাদের মুখ থেকে গ্রাস কেড়ে নিয়ে 350 কোটি নাসা কোথায় ব্যয় করলে? কে তোমাকে অনুমতি দিল? সেখানকার প্লেয়ার কারা? ইন্ডিয়া থেকে হায়ার করে নিয়ে এসে 109 জনকে যত বেয়াদব মেয়েগুলোকে এনে তাদেরকে নাচানাচি করে শুরু করলো সেখানে মসজিদের নগরী ঢাকায়। যদি এমনি করে এই নোংরামি সম্ভব হয়, ফ্রি সেক্সের নগরী ব্রাজিলে কি এর বেশি হবে না? যে দেশে ইসলাম নাই, যে দেশে দিন নাই, যে দেশে কোরআন হাদিস নাই, যে দেশে আলেম ওলামা নাই, তারা তো আরো বেশি নোংরা হবে। আলহামদুলিল্লাহ এর বিরুদ্ধেও সে দেশের বিবেকবান মানুষরা জেগে উঠেছে, তারা রাস্তায় রাস্তায় মিছিল করছে, সরকারকে বলছে সরকার তুমি খেলা বন্ধ করো, খেলা দরকার নেই আমাদের, এই খেলায় গরিবের কোনো উপকার হয় না, গুটি কয়েক বড় লোকের পকেট ভারী করার জন্য এই বিশ্বকাপ খেলার আয়োজন করা হয়েছে। কে শোনে কার কথা? কারণ সরকার নিজে তো ঘুষখোর, সে তো বড় লোকের টাকা চলে। আসুন আমরা আল্লাহর বাণী শুনি। قال رسول الله صلى الله عليه وسلم وعن عمرو بن ميمون الأودي قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل هو يعزه اقتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك فراقك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي مرسلا ولكنه صحيح بالشواهد كما قال الشيخ الباني رحمه الله عمر بن ميمون الاودي বলছেন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তিকে ওয়াজ করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন কি হে আগন্তুক ইক্তনিম খামসান কাবলা খামসিন, পাঁচটা বস্তুর আগে তুমি পাঁচটা বস্তুকে গনিমত মনে করো, শাবাবাকা কাবলা হারামিকা বার্ধক্যের আগে তোমার যৌবনকে, সেহাতাকা কাবলা সাকামেকা অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ অবস্থাকে, গেনাকা কাবলা ফাকরেকা দরিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে, ফ্রাগাকা কাবলা সগলেকা তোমার অবসর সময়কে, তোমার ব্যস্ততা আসার আগে, ও হায়াতাকা কাবলা মৌতিকা তোমার জীবনকে, তোমার মৃত্যু আসার আগে। পাঁচটি বিষয়ে আসার আগে তুমি পাঁচটি বিষয়ে সাবধান হও, এটাকে গনিমত মনে করো। এর মধ্যে আমাদের সবার জন্য উপদেশ আছে, যে উপদেশ তিনি 1500 বছর আগে দিয়েছেন সে উপদেশ কি আজকের মানুষের জন্য প্রযোজ্য নয়? একই উপদেশ আজও আমরা দিয়ে হাদিসের কালে অনুবাদ করে গেলাম, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কি বলছেন? যে আয়াতে আল্লাহ পাক বললেন ইয়ালামু আন্নাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া তাফাখুরুন বাইনান নাস, ওই আয়াতের পরের আয়াতে 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন সূরা হাদিদের সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আগের আয়াতে দুনিয়াটাকে প্রতারণার বস্তু বলে আল্লাহ পাক ঘোষণা করলেন, পরের আয়াতেই বলছেন হে বনু আদম, হে মানুষ, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করে দৌড়ে চলো এবং এগিয়ে চলো তোমরা জান্নাতের দিকে। আরদুহাস কারদিস সামাই ওয়াল আরদ, যার ব্যাপ্তি আসমান ও জমিন সব কিছুর প্রশস্ততার নেয়। উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যা প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা ইমান এনেছে আল্লাহর উপরে এবং তার রসুলগণের উপরে। দালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ, এটি আল্লাহর অনুগ্রহ, তিনি দিয়ে থাকেন যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহু যুল ফাদল আযীম, তিনি মহান অনুগ্রহের মালিক। এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী বলছেন আই সারিউ বিল আমালিস সালিহা আল্লাতি তুজিবুল মাগফিরা লাকুম মির রাব্বিকুম, তোমরা দ্রুত এগিয়ে যাও সৎকর্মের দিকে যা তোমাদের জন্য আল্লাহর ক্ষমাকে ওয়াজিব করবেই, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য তার ক্ষমাকে অজীব করবে। সৎকর্ম না করে শুধু দোয়া করে কেউ কশিন কালে জান্নাত পাওয়া যাবে না। আর সৎকর্ম হতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস মোতাবেক, নিজস্ব কল্পনা মোতাবেক নয়। যেমন কয়েকদিন আগে আমরা সহবরাত করে এলাম না, এইটা আদৌ সৎকর্ম নয়, এটা আমাদের বানোয়াট, নিজেদের তৈরি করা দিন, এটা কশিন কালে নেকি পাওয়া যাবে না। হ্যাঁ, যারা শাবানের সিয়াম রেখেছেন আলহামদুলিল্লাহ রসুলের সুন্নত হিসাবে তারা নেকি পাবেন, ওটাই হলো সৎকর্ম, সহবরাত সৎকর্ম নয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল ইমরান 185 আয়াত। এটা কিন্তু আগের মতই হচ্ছে, এখানেও হচ্ছে একই কথা বলা হয়েছে। মনে রাখো, হে মানুষ, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অবশ্যই তোমরা তোমাদের পুরস্কার প্রতিফল, দুনিয়া যা করেছ তার সব কিছুর ফলাফল পাবে কিয়ামতের দিন। ফামান যুহজিহানিন নার, সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে, যাকে দূরে রাখা হবে, উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তির সফল কাম হল। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রেখো পার্থিব জীবনের এই জীবনটাই হচ্ছে প্রতারণার বস্তু মাত্র। এবার আসেন একটা ঘটনা শুনে এই সাথে, এই আয়াতের ব্যাখ্যা হযরত আলী থেকে শোনেন, আগেরটা শুনলেন ইমাম কুরতুবী থেকে, সূরা হাদিদের 20 নম্বর আয়াতের ব্যাখ্যা। এবার আলে ইমরানের এই আয়াতের ব্যাখ্যা আলী কেরামুল্লাহ কত চমৎকার কথা বলেছেন, দেখো, ইরতাহালাত দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতুল আখিরাতু মুকবিলাতান লিকুল্লি মিনহুমা বানুন ফাকুনু মিন আবনায়িল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনায়িদ দুনিয়া ফাইনাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। কত চমৎকার কথা, এই মানুষটাকেও পর্যন্ত মানুষ হত্যা করেছে। হে মানুষ, শুনে রাখো, দুনিয়া তোমার থেকে দৈনিক পিছিয়ে যাচ্ছে আর আখেরাত দৈনিক তোমার সামনে এগিয়ে আসছে, কথা ঠিক না? যারা সায়েন্সের ছেলে তারা জানো, মানুষের যে কি বলে এটাকে, আলোর গতি কত প্রতি সেকেন্ডে বলতে পারো না, 186,000 মাইল, তাই না? আলোর গতি আর আয়ুর গতি মিলাও, মিলালে বুঝতে পারবে। প্রতি সেকেন্ডে আলোর গতি যদি 186,000 মাইল হয়, তাহলে আমাদের আয়ুর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল গতিবেগ নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আমরা, শুধু এইটা খালি চিন্তা করো। ওইটা ব্যাখ্যা দিয়েছেন আলী কাররামুল্লাহ ওয়াজহু, দেখো হে মানুষ, তুমি প্রতি মুহূর্তে তোমার দুনিয়া তোমার থেকে পিছিয়ে যাচ্ছে ঠিক অত গতিবেগে, আর তোমার আখেরাত প্রতি মুহূর্তে গতিবেগ নিয়ে তোমার সামনে এগিয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদ মিনহুমা বানুন, দুনিয়ার জন্য এবং আখেরাত উভয়টির জন্য একদল মানুষ আছে। অতএব ফাকুনু মিন আবনাইল আখেরা, তোমরা আখেরাতের দলভুক্ত হও, বলা তাকুনু মিন আবনাইল দুনিয়া, দুনিয়াদারদের দলভুক্ত হইও না। হযরত আলীর এই আকুল আহ্বান কি মানুষের কানে যায় না? চতুর্থ খলিফা আলী কাররামুল্লাহ ওয়াজহু, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এই মানুষটার এই আবেদন কি আমাদের কানে কর্ণকুহরে প্রবেশ করবে না? এই মানুষ, তোমার মৃত্যু দ্রুত এগিয়ে আসছে, দুনিয়ার জন্য একদল আছে যারা পিছন দিকে যায়, আখেরাতের জন্য একদল আছে যারা সামনের দিকে যায়, দুই দিকেই দুদল লোক রয়েছে, তুমি সামনের দিকে যাওয়ার লোকদের দলভুক্ত হও, অর্থাৎ আখেরাতে চিরদিনের মতো শান্তি যাতে তুমি পাও সেই লোকদের দলভুক্ত হও, পিছন দিকে ফিরে যেও না, কারণ ওখানে জাহান্নাম ছাড়া কিচ্ছু না। এবার তিনি বলছেন আরো চমৎকার কথা, শুনে রাখো, ফাইনাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, আজকে তুমি যেখানে বসবাস করছো এখানে সিরফ কাজ আছে কিন্তু কোনো হিসাব নাই, প্রতিফল তুমি পাবা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আগামী দিন যেটা তোমার সামনে আসছে মৃত্যুর পরে, সেখানে তুমি সিরফ কর্মফলটাই পাবে, কোনো কাজ করার সুযোগ আর তখন পাবে না। অত কাজ করার সুযোগ এখন, ভালো করো মন্দ করো ফলাফল তুমি সামনে পাবে, আর যদি একবার মরে যাও তখন তুমি স্রেফ ফলাফলটাই পাবে আর কাজ করার সুযোগ পাবে না। অত কাজ সাবধানে করো, যেন এমন অন্যায় করো না যে কাজ তোমার ক্ষতি করে। এবার আসুন, সাহাবায়ে কেরামের অন্তরে এই হাদিসগুলো, এই আয়াতগুলো কেমন দাগ কাটিয়েছিল একবার শুনে না, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। চতুর্থ হিজরির সফর মাস, নাজদের নেতা আমর বিন মনজির দূত পাঠালেন, হে আল্লাহর রসুল, আমাদের এখানে আপনি কিছু দায়ী পাঠান যারা আমাদেরকে দিন শিক্ষা দেবে, বহু লোক আপনার দিন কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ রসুল তার কথায় বিশ্বাস করে আমর বিন মনজুরের নেতৃত্বে 70 জন শ্রেষ্ঠ ব্যক্তি সাহাবাদের মধ্যে, শ্রেষ্ঠ কারি, শ্রেষ্ঠ হাফেজ, তাদেরকে পাঠিয়ে দিলেন, যাও বাবা তোমার দিনের দাওয়াত দিয়ে আস। তারা যখন মাউনা নামক কুয়ার কাছে পৌঁছে গেল, তখন বনু সুলাইম গোত্রের 3টা দল, রায়াল, জাকওয়ান এবং আসিয়া, এই 3টা দলের লোকরা এসে তাদেরকে ঘিরে ফেললো এবং সবাইকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে বীরে মাউনার ঘটনা। আল্লাহ নবী এত দুঃখ পেয়েছিলেন যে এই এর পরে এক মাস যাবৎ এদেরকে, এদের বিরুদ্ধে তিনি বদ্দোয়া করে কুনুতে নাজিলা পাঠ করেছিলেন, যেটা মিশকাতে বর্ষ 90 নম্বর হাদিস পড়ে দেখেন, 90 ও 90 সব জায়গা আছে এটা। এদের নেতা যে ছিলেন, তার সামনে যখন আল্লাহ রসুলের পত্র নিয়ে হাজির হলেন আমির বিন মনজির, যে আমার রসুল আপনাকে একটা চিঠি দিয়েছেন, চিঠি হস্তান্তর করেছে, আর ওই নেতার ইঙ্গিতে পিছন থেকে বর্ষা মেরে ওখানেই তাকে হত্যা করে ফেললো। আর যখন রক্ত বুক দিয়ে ছিটকে বেরিয়ে গেছে, তখনই আমির বিন মনজির বলছে, ফুস্থ ও রব্বুল কাবা, কাবার রবের কসম, আমি এখন সফল কাম হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়, আল্লাহ না বললেন একটু আগে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে সফলকাম হলো। ঠিক ওই কথাটাই ওই ভাষায় নকল করে শহীদ হওয়ার সময় তিনি বলে যাচ্ছেন, ফুস্থ, আমি সফলকাম হলাম, ও রব্বুল কাবা, রবের কসম করে বলছি, কাবার রবের কসম করে বলছি, আমি সফলকাম হয়ে গেছি, আমি চেয়েছিলাম শাহাদাত, আমি শহীদ হয়ে গেছি, বাঁচার কোনো প্রয়োজন আমার নাই। এই সফলতা যারা কামনা করে তারা কখনোই দুনিয়ার পিছনে ছোটে না, তারা আখেরাতের জন্য জীবন দেয়, যতটুকু পারব আখেরাতেরই কাজ করব, যতটুকু সময় পাব ততটুকু আখেরাতের কাজ করব, এমন কাজ করব না যা করলে আখেরাত হারাতে হয়, এমন কথা বলবো না যে কথা বললে আখেরাত হারাতে হয়। যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, পরশু যে জানাজার পড়লাম আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম, তার বাপও বেঁচে আছে, মাও বেঁচে আছেন, অত তার জানাজা আমরা পড়লাম। অতএব হে তরুণ, হে যুবক, হে আমাদের সন্তানরা, আল্লাহকে ভয় করো, বিশ্বকাপের মতো এই শয়তানি প্রতারণা থেকে দূরে রাখো নিজেকে, তোমার জীবন সুন্দর হবে, তোমার লেখাপড়া ভালো হবে, মনোযোগী হও দিনের দিকে, মনোযোগী হও লেখাপড়ার দিকে, মনোযোগী হও জ্ঞান শিক্ষার দিকে। মুরব্বীদেরকে বলছি, আপনারা বাচ্চাদেরকে সাবধান করবেন, এবং মা বোনদেরকেও বলছি, নাটোরের ওই মেয়েটির মতো যেন তুমি স্বামীহন্ত হয়েও না টিভি দেখতে না দেওয়ার কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। ফুটবল খেলা এবং বিশ্ব ক্রিকেটে প্রতিযোগিতা করার প্রয়োজন আমাদের নাই, আমাদের প্রয়োজন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। সেদিকে আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করেছেন, সাবেকু ইলা মাগফিরাতিন বলে, আল্লাহর আহ্বানে কি আমরা সাড়া দেব না? আল্লাহ তুমি আমাদেরকে তোমার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।